বিসমিল্লাহির রহমানির রহিম। যে মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়েছে অসত্যের অসুন্দরের অন্ধকার, সে মুহূর্তে আলোকিত পথে বিনীত আহ্বান জানাতে এগিয়ে এসেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ। সমস্ত অন্যায়, অশ্লীলতা ও কুসংস্কারের বেড়াজাল ছিন্ন করে সত্যের পথে আহ্বান জানাতে এবারের নিবেদন মননের ছন্দ। আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু। সৃষ্টি করলে জাহান আল্লাহ তুমি মহান, সৃষ্টি করলে জাহান আল্লাহ তুমি মহান, চন্দ্র সূর্য তারা তোমার প্রেমে মতোয়ারা, চন্দ্র সূর্য তারা তোমার প্রেমে মতোয়ারা, তোমার নামে মধু কি যে আছে জাদু, তোমার নামে মধু কি যে আছে জাদু, যতই করি স্মরণ ভরে না তবু মন, যতই করি স্মরণ ভরে না তবু মন, জানলে জালালহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু। চলে সাগর নদী তোমার নামে নিরবধি, চলে সাগর নদী তোমার নামে নিরবধি, ঝর্ণার ওই মিষ্টি গান সেও জপে তোমারই নাম, ঝর্ণার ওই মিষ্টি গান সেও জপে তোমারই নাম, পাহাড়ের বিশালতা বলে তোমারই কথা, পাহাড়ের বিশালতা বলে তোমারই কথা, গাছের ডালে পাখি তোমার নামে গাছের ডালে পাখি তোমার নামে যাই রাখি, কোকিলের কুহু কুহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু। দিয়েছো দুটি হাত করতে তব মোনাজাত, দিয়েছো দুটি হাত করতে তব মোনাজাত, আরো দিলে দুটি আঁখি দেখতে সুন্দর পৃথিবী, আরো দিলে দুটি আঁখি দেখতে সুন্দর পৃথিবী, দিলে বুদ্ধি ও জ্ঞান করতে তোমারই ধ্যান, দিলে বুদ্ধি ও জ্ঞান করতে তোমারই ধ্যান, কেউ নাই শরিক তোমার তুমি তো অসীম অপার, কেউ নাই শরিক তোমার তুমি তো অসীম অপার, তোমারই গান গাই শুধু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু।